আল্লাহ নামের তসবি পড়ে ঝরাই চোখের পানি, আল্লাহু এই নামের কালাম ঘুচায় মনের গ্লানি, আল্লাহু এই নামের কালাম ঘুচায় মনের গ্লানি, ঘুচায় মনের গ্লানি। আমি অধমে গুনাগার, মাফ করে দাও হে পরোয়া, আমি অধমে গুনাগার, মাফ করে দাও হে পরোয়ার, মাফ করে দাও গুনা খাতা করো মেহরবানি, আল্লাহু এই নামের কালাম ঘুচায় মনের গ্লানি, ঘুচায় মনের গ্লানি। আল্লাহ তুমি শেষ বিচারে দয়া কইরো এই আমারে, আল্লাহ তুমি শেষ বিচারে দয়া কইরো এই আমারে, কবুল করো পাপে ভরা আমার জীবন খানি, আল্লাহু এই নামের কালাম ঘুচায় মনের গ্লানি, ঘুচায় মনের গ্লানি। তুমি দাতা সর্বকালের, দান করিও পরকালে, তুমি দাতা সর্বকালের, দান করিও পরকালে, রহমতের ঝরনা ধারা সুখের বাহনী, আল্লাহু এই নামের কালাম ঘুচায় মনের গ্লানি, ঘুচায় মনের গ্লানি। তোমার নামের তসবি খোদা জপলে মনের মিটাই ক্ষুধা, তোমার নামের তসবি খোদা জপলে মনের মিটাই ক্ষুধা, সেই তসবি বদলাতে চাই সুখের চেরাগদানি, আল্লাহু এই নামের কালাম ঘুচায় মনের গ্লানি, ঘুচায় মনের গ্লানি। আল্লাহ নামের তসবি পড়ে ঝরাই চোখের পানি, আল্লাহু এই নামের কালাম ঘুচায় মনের গ্লানি, ঘুচায় মনের গ্লানি, ঘুচায় মনের গ্লানি, ঘুচায় মনের গ্লানি।